এভাবে কয়েক শত বৎসর পর্যন্ত বনি ইসরাইলরাই মিশর শাসন করল। কয়েক শত বৎসর পর আবার যখন বনি ইসরাইলদের হাত থেকে শাসন ক্ষমতা কিপ্তিদের হাতে চলে গেল, কিপ্তিরা বেশ কয়েকশো বৎসর পর্যন্ত বনি ইসরাইলদের কারণে দেশের শাসন ক্ষমতা থেকে বঞ্চিত হওয়ায় শাসন ক্ষমতা পুনরায় ফিরে পেয়ে বনি ইসরাইলের বংশের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার শুরু করে। এভাবে মিশরের হারানো ক্ষমতা ফেরত পাওয়ার পর কিপ্তি বংশের লোকেরা যখন ইউসুফ আলাইহিসসালামের বংশ বনি ইসরাইলের বংশের লোকদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার চালাচ্ছিল, তখন মিশরেই হযরত ইউসুফ আলাইহিসসালাম বনি ইসরাইলের বংশে জন্মগ্রহণ করেছিল। এই মুসা আলাইহিসসালামের জীবন ইতিহাস মিশর থেকে বনি ইসরাইলের পুনর্বাসনের ইতিহাসের সাথে জড়িত। মিশরে বনি ইসরাইলের আগমনের ইতিহাস ইউসুফ আলাইহিসসালামের সাথে জড়িত, আর মিশর থেকে বনি ইসরাইল বিদায় হওয়ার ইতিহাস হযরত মুসা আলাইহিসসালামের সাথে জড়িত। ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমে বনি ইসরাইল মিশরে আগমন করেছিল, মুসা আলাইহিসসালামের মাধ্যমে বনি ইসরাইল মিশর থেকে বিদায় হয়ে গেছে। কথাটা পরিষ্কার বুঝলেন কিনা দেখো, কয়েকশো বছর আগে ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমে বনি ইসরাইল মিশরে পুনর্বাসিত হয়েছিল, কয়েকশো বৎসর পরে মুসা আলাইহিসসালামের মাধ্যমে বনি ইসরাইল মিশর থেকে নির্বাসিত হল। বনি ইসরাইলের বংশ মিশরে আগমন করেছিল কার মাধ্যমে? ইউসুফ আলাইহিসসালাম। মিশর থেকে বনি ইসরাইল সদল বলে বিদায় হয়ে গেল কার মাধ্যমে? মুসা আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালামের ঘটনার বিবরণ দিয়েছেন আল্লাহ সূরায়ে ইউসুফে, আর মুসা আলাইহিসসালামের ঘটনার বিবরণ আল্লাহ যত সূরার মধ্যে দিয়েছেন এর মধ্যে বিস্তারিত বিবরণ দিয়েছেন সূরায়ে ত্বহায়। মিশরে বনি ইসরাইলের আগমনের বিবরণ আছে সূরায়ে ইউসুফে, আর মিশর থেকে বনি ইসরাইল বিদায় হওয়ার বিবরণ আছে সূরায়ে ত্বহায়। সুতরাং সূরায়ে ত্বহার আলোচ্য বিষয়ের সাথে সূরায়ে ইউসুফের আলোচ্য বিষয়েরও ঐতিহাসিক মিল রয়েছে। মিশরে বনি ইসরাইলের আগমনের ইতিহাসের সূত্রপাত হয় ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমে, আর মিশর থেকে বনি ইসরাইলের বিদায়ের ইতিহাসের সূত্রপাত হয় হযরত মুসা আলাইহিসসালামের মাধ্যমে। ইউসুফ আলাইহিসসালামের ঘটনার বিবরণ সূরা ইউসুফের ভিতরে সবিস্তারে বর্ণনা করা হয়েছে, আর মুসা আলাইহিসসালামের ঘটনা কোরআনের যত সূরায় বর্ণিত হয়েছে তার মধ্যে অপেক্ষাকৃত বিস্তারিত বর্ণিত হয়েছে সূরায়ে ত্বহায়। এই সব দিক বিবেচনায় সূরা ইউসুফের আলোচনার পরিসমাপ্তিতে এবৎসর থেকে সূরায়ে ত্বহার তফসির শুরু করা হচ্ছে। সূরায়ে ত্বহার নামকরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সূরার প্রথম দিক প্রথম আয়াতের প্রেক্ষিতে এই সূরার প্রথম আয়াত হল ত্বহা। এই প্রথম আয়াতে যে শব্দটা আছে এই শব্দটার দ্বারাই আল্লাহ এই সূরার নামকরণ করেছেন। আসলে তোয়াহা ভাষার গ্রামার মোতাবিক গঠিত কোন শব্দ নয়। তোয়াহা আরবি বর্ণমালার দুটি অক্ষর, একটা হল তোয়া আর একটা হল হা। এই দুটি অক্ষরেই এই সুরার প্রথম আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সুরাগুলির নাম রাখেন বিভিন্ন পদ্ধতিতে। কোন সুরার নাম রাখেন সুরার সামগ্রিক বিষয়ের ভিত্তিতে, কোন সুরার নাম রাখেন সুরার ভিতরে বর্ণিত কোন একটা ঘটনার ভিত্তিতে, কোন সুরার নাম রাখেন সুরার প্রথম শব্দকে কেন্দ্র করে। এ হিসাবে সুরায়ে তোয়াহার নামকরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরার প্রথম আয়াতকে কেন্দ্র করে। সুরায়ে তোয়াহার প্রথম আয়াত হইল তোয়াহা, এইটাকে কেন্দ্র করে আল্লাহ সম্পূর্ণ সুরার নামকরণ করেছেন সুরায়ে তোয়াহা। এই প্রথম আয়াত থেকে অষ্টম আয়াত পর্যন্ত সুরায়ে তোয়াহার প্রথম আটটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে নাজিল করেছিলেন। আমি একাধিকবার আপনাদেরকে বলেছি, কোরআনের কোনো অংশ যদি কোনো ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয় তাহলে সেই ঘটনাকে উক্ত অংশের শানে নুজুল বলা হয়। কোরআনের কোনো আয়াত বা সূরা যদি কোনো প্রশ্নের জবাবে নাজিল হয় তাহলে সেই প্রশ্নকে নাজিলকৃত আয়াত বা সূরার শানে নুজুল বলা হয়। কোরআনের কোনো আয়াত বা সূরা যদি কোনো ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়, কোনো সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান কল্পে নাজিল হয় তাহলে যে সমস্যাকে কেন্দ্র করে সূরা বা আয়াত নাজিল হইল সেই সমস্যাটাকে নাজিলকৃত আয়াত বা সূরার শানে নুজুল বলা হয়। ঠিক তেমনিভাবে সূরায়ে তোহার প্রথম আয়াত থেকে আট নম্বর আয়াত পর্যন্ত একটা সমস্যার সমাধান কল্পে আল্লাহ নাজিল করেছেন। সুতরাং যে সমস্যার সমাধান কল্পে যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরায়ে তোহার প্রথম দিকের আটটি আয়াত নাজিল করলেন সেই ঘটনাটাই হল এই আট আয়াতের শানে নুজুল। ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল এই যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম প্রথম যখন কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন সূরা নাজিল হচ্ছিল তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত সারা রাত বর নফল নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আয়াতগুলি তিলাওয়াত করতে থাকতেন। সারা রাত রাসূল ঘুমাইতেন না, সারা রাত জাগ্রত থেকে নফল নামাজে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করতে করতে রাত পোহাইয়া দিতেন। অনেক সময় এইভাবে একটানা দীর্ঘক্ষণ নফল নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে করতে করতে করতে রাসুলের পা মুবারকে ব্যথা হইত, অনেক সময় পা ফুলে যেত। এক পর্যায়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসুলের এত কষ্ট করে নফল নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের ব্যাপারে আপত্তি জানিয়ে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগের পাশের সব কিছু মাফ করে দিয়েছেন, আল্লাহর কাছে আপনি সবচেয়ে বড় প্রিয় পাত্র, এমত অবস্থায় আপনি সারা রাত বর নফল নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে গিয়ে এত কষ্ট করেন কেন? যে কষ্টের কারণে পায়ে ব্যথা হয়, পা ফুলে যায়। জবাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার জবাবে রাসূল বলেন আফালা আকুনু আবদান শাকুরা, যে আল্লাহ আমার সব কিছু মাফ করে দিলেন,